Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Amader ajke alochyo bishoy holo sobcheye boro sud kake bole? Sobcheye joghonno sud. Sud apnara janen. Kauke taka dile যে টাকা দেবেন তার থেকে বেশি ফেরত নেওয়া হলো সুদ। কাউকে গম বা চাল দিলেন, যতটুকু যে পরিমাণে দিলেন তার থেকে বেশি নেওয়া হলো সুদ। ঋণ দেওয়া নেওয়া করতে হয় শুধু মানবিক খাতিরে, স্বভাবের আশায়। একশো টাকা ঋণ দিলে কি লাভ কামাল? একশো টাকা যদি ঋণ আপনি কাউকে দেন, আপনার কোন লাভ আছে ঋণ দেওয়াতে? কি আছে? পঞ্চাশ টাকা দান করার স্বভাব হবে। একশো টাকা ঋণ দিলে পঞ্চাশ টাকা দান করার স্বভাব হবে। যদি অন্য কিছু স্বভাব পেতে চান দুনিয়াতে, যেমন একশো টাকা দিয়েছেন বলে আমি আপনাকে গাড়িতে চড়াচ্ছি, গাড়ি চড়া কি হবে? সুদ হবে। একশো টাকা ঋণ দিয়েছেন বলে বা আমি আপনার কাছে এক হাজার টাকা ঋণ দিয়েছি বলে আপনার বাকালতে গেলাম, পেপসি খান হুজুর পেপসি খান, আগে খাওয়াতেন না, কিন্তু যখনই ঋণ দিলাম। আর কথায় বলে প্রত্যেক দানই প্রতিদান চায়, তার মানে ঋণ দিলে মানুষ দুর্বল হয়ে যায়, তাই না? ঋণ নিলে মানুষ দুর্বল হয়, কার কাছে? যার কাছে ঋণ নেয়। এখন ভাবছি হুজুর তো ঋণ দিয়েছে, তাই একটু পেপসি খাওয়াই। যদি আমি পেপসিটা খাই আর এক হাজার টাকার এক হাজার টাকারই ফেরত নিই, তাহলে কি হবে? সেটা সুদ হবে। ঋণের বদলে আমি বন্ধক রেখেছি, একটা ঘড়ি বন্ধক রেখেছি, যে এক হাজার টাকা নেন ঘড়িটা বন্ধক রাখুন, এক হাজার টাকা দেবেন তবে ঘড়িটা ফেরত দেব, তার আগে আমি ঘড়িটা ব্যবহার করছি, তাহলে কি হবে? সুদ খাওয়া হবে। জমি, অনেকে জমি রাখে, তাই না? অনেকে জমি রাখে বন্ধক, তারপরে যতক্ষণ পর্যন্ত না সে জমি টাকা ঋণ শোধ হয় ততক্ষণ জমি ছাড়ে না, জমি চাষ করে খেয়ে যায়, সে সুদ খেয়ে যায়, তা এটা কি হয়? সুদ খাওয়া হয়। এই সুদের মোটামুটি নিয়ম আপনারা জানেন, যে পরিমাণ টাকা দেবেন তার থেকে বেশি নেওয়া হলো সুদ। এই সুদ খাওয়া কাবিরা গোনা, আর মহান আল্লাহ তাআলা সুদকে কোরআন মাজিদে পরিষ্কার কি ঘোষণা করেছেন? হারাম ঘোষণা করেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। তারপরে যারা সুদ খায় তাদের অবস্থা কি হবে? الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا যারা সুদ খায় তারা কিয়ামতে সেইভাবে উঠবে যেভাবে কোন মানুষকে জিন স্পর্শ দ্বারা পাগল করে দেয়, শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দেয়, সেইভাবে উঠবে। কেন? তারা বলে আমি তো সুদ খাই না, আমি তো ব্যবসা করছি, টাকা দিয়ে ব্যবসা করছি, সুদ দেওয়া নেওয়া তো ব্যবসারই মতো। ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্য কি? সুদের মধ্যে পার্থক্য কি? এই যে একটা মোবাইল, এর দাম কত? মনে করুন পাঁচশো রিয়াল, ঠিক আছে? পাঁচশো রিয়াল দাম, আমি আপনার কাছে পাঁচশো পঞ্চাশ কি ছশো রিয়াল নিচ্ছি, আমি বিক্রি করছি আপনাকে, আমি কিনেছি কত? পাঁচশোতে আমি আপনাকে বিক্রি করছি, একশো টাকা লাভে। এই লাভটা কি সুদ হবে? এটা কি বলা হয়? লাভই বলা হয়, লভ্যাংশ বা লাভ। কিন্তু পাঁচশো টাকাই, পাঁচশো টাকাই যখন আমি আপনাকে দেব, নেওয়ার সময় যদি পাঁচশো পঞ্চাশ বা ছশো টাকা নিই, এটা কি হবে? এটা সুদ হবে। জিনিস পাঁচশো টাকারই, কিন্তু জিনিসের বিনিময়ে টাকা বেশি নিলে বা লাভ নিলে সেটাকে বলে ব্যবসা। আর টাকার বিনিময়ে টাকা যদি বেশি নেওয়া হয়, চালের বিনিময়ে চাল যদি বেশি নেওয়া হয়, লবণের বিনিময়ে লবণ যদি বেশি নেওয়া হয়, গমের বিনিময়ে গম যদি বেশি নেওয়া হয়, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ যদি বেশি নেওয়া হয়, এই জন্য পুরনো স্বর্ণ বিক্রি করে নতুন স্বর্ণ অনেকে কেনে মেয়েরা, তাই না? সেই ক্ষেত্রে পুরনো সোনা নতুন সোনা দাম কি এক হবে? না। তাহলে ওজনে ওজনে সমান হতে হবে, দোকানদাররা কখনোই নেবে না পুরনো সোনা নতুন সোনা ওজনে ওজনে সমান। তাহলে কি করতে হবে, আগে পুরনো সোনা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে তারপরে আপনি নতুন স্বর্ণ ওই দোকানে কিনুন কিংবা অন্য দোকানে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কম বেশি করে বিক্রি করা হারাম, কারণ এটা সুদ, এটা ব্যবসা না। তাহলে সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? যে বুঝতে পারলেন, মনে আর একটা উদাহরণ দিই। ভাদ্র মাসে গরিব মানুষরা খেতে পায় না, সেই সময় আপনি বড়লোক মানুষ, আপনার বাড়িতে মাশাআল্লাহ চাল জমা আছে, ধান জমা আছে, এসে বলে ওগো মহাজন 5 কেজি চাল দাও বাবা, পৌষ মাসে শোধ করে দেব। বলে ঠিক আছে, পৌষ মাসে কিন্তু 7 কেজি লাগবে। তো বলে হ্যাঁ সমস্যা নেই। আর সেই সময় তাদের অল্প স্বল্প জমি আছে বা যাই হোক লেবার টেবার খেটে ধান চাল হয়, সেই সময় 7 কেজি চাল দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি দেখলেন যে আপনি 2 কেজি চাল বেশি পাচ্ছেন, বাস দিয়ে দিলেন, ঠিক আছে। এটা কি খাওয়া হবে, সুদ খাওয়া হবে না? হবে না, 7 কেজি খেয়ে 7 কেজি খেলে সুদ খাওয়া হবে। কিন্তু সে এলো, এসে বলল বাবা আমাকে 5 কেজি চাল দাও, আমি পৌষ মাসে তোমাকে টাকা দিয়ে দেব। ঠিক আছে, পৌষ মাসে টাকা দেবে, কিন্তু এত টাকা লাগবে, আর সেই টাকাটা 7 কিলো চালের দাম। বাংলা বুঝতে পারছেন? টাকা লাগবে, আর আপনি জানেন যে সেই টাকাটা, যে টাকাটা চাইবেন, মোটামুটি পৌষ মাসে 7 কেজি চালের দাম হবে। বাস সে নিয়ে গেল, পৌষ মাসে আপনাকে সেই টাকা, যে টাকা বলেছিলেন সেই টাকা দিয়ে গেল। এটা কি সুদ হবে? এটা হবে ব্যবসা। হুজুর বাত ঘুরে ফিরে তো একই কথা, ঘুরিয়ে নাক দেখানো, ঘুরিয়ে নাক দেখানো হলেও এটা আর ওটার মধ্যে পার্থক্য আছে। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম রেখেছেন যে মানুষ মানুষের কাছে অভাবে পড়ে ঋণগ্রস্ত হয়, ঋণ করতে হয়, ভাই ভাইকে সহযোগিতা করবে। এ নয় যে ঋণ পড়ে ঋণে কি বলে, ঋণ ব্যবহার করে, ঋণকে ব্যবসারূপে ব্যবহার করে এক ভাইকে তার দারিদ্রের সুযোগ নিয়ে, তার এই হত অবস্থার সুযোগ নিয়ে অর্থ উপার্জন করবে, এটা হারাম। সুদ খাওয়া আল্লাহ তাআলা কোরআনে হারাম ঘোষণা করেছেন। তারপরে আল্লাহ তাআলা আরো বলেছেন যে যদি কেউ সুদ খায় এবং সুদ খেতে ফের শুরু করে তাহলে ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যদি আবার ফিরে পুনরায় সুদ খায় তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, জাহান্নামে যাবে সুদখোর। আল্লাহ তাআলা তারপরে আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে বকেয়া সুদ বর্জন করো, এখনো সোনার পর এখনো সময় আছে, সুদ বর্জন করো। ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তা না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো, তোমার বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কত বড় কথা, সুদখোররা যদি এই কথা বুঝত যে সুদ খাওয়াটা হল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, তাহলে নিশ্চয়ই সুদ খেত না। যাই হোক, এইভাবে বহু কথা আছে সুদের ব্যাপারে। আজকে আমাদের সুদের ব্যাপারে কথা না, কিন্তু সুদের কথা বলতে হচ্ছে, এটা ভূমিকা, যেহেতু বড় সুদ কি সেটা জানব। আর সুদখোর অভিশপ্তের কথা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে সুদ খায় সে অভিশপ্ত, বরং যে সুদ খায় সেই শুধু অভিশপ্ত না, সুদের ব্যাপারে যারা জড়িত সবাই অভিশপ্ত। কে কে? সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, যে কেউ জড়িত হবে, এমনকি সুদের ব্যাংকে যে চাকরি করবে, এই অফিসার থেকে ঝাড়ুদার পর্যন্ত, সুদী প্রতিষ্ঠানের ড্রাইভার পর্যন্ত কি হবে, সব অভিশপ্ত। যেহেতু সুদ খাওয়া আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আর মরণের পর কি হবে, মধ্যজগতে কেয়ামত আসার আগে, দেখছেন, কেয়ামত আসার আগে তার শাস্তি শুরু হবে। কবরে শাস্তি আছে না নেই? মধ্যজগতে শাস্তি সাজা হল রক্তের নদীতে সে সাঁতার কাটবে, রক্তের নদীতে সে সাঁতার কাটবে। আর নদীর তীরে একজন ফেরেশতা থাকবেন এবং তিনি তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রাখবেন। আর ওই সুদখোর সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ফেরেশতার কাছে ফিরে আসবে যিনি তার নিকট পাথর একত্রিত করে রেখেছেন। সেখানে এসে সে তার সামনে নিজ মুখ খুলে দেবে এবং ওই ফেরেশতা তার মুখে একটা একটা করে পাথর ভরতে থাকবে, ঢিল মারবে, তারপর সে আবার চলে যাবে, আবার নামাজ নদীতে ফিরে যাবে। ওই যে স্বপ্ন দেখার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে স্বপ্ন বয়ান করলেন, তোমাদের কেউ স্বপ্ন দেখেছে? আমি আজকে স্বপ্ন দেখেছি। স্বপ্ন হচ্ছে নবীদের ওহী, তাই না? তো বললেন যে দুজন ফেরেশতা আমার কাছে এলেন, তারপর বলেন চল গেলাম, তারপর এই সব দেখলাম, তার মধ্যে এক জায়গায় চলতে চলতে দেখলাম ফান্তালাক না হাত্তা আতাই না আলা নাহরিন মিন দম, আমরা খুনের একটা নদীর কাছে এলাম, তারপরে দেখলাম সেখানে রাজুলুম কায়েম এক ব্যক্তি খাড়া আছে, আলা ওয়াসাতিন নাহর ওয়া আলা আশাতিন নাহর, তার মানে এক ব্যক্তি নদীর মাঝে আছে আর এক ব্যক্তি নদীর কিনারায় বা তীরে আছে, সে হচ্ছে ফেরেশতা, আর যে নদীর মাঝে আছে সে হচ্ছে কে, সেটা পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আর কি, যে কে ওরা কে? বাইনা ইয়াদাইহি হিজারা ফা আকবাল আর-রাজুল আল্লাযী ফি আন-নাহর ফা ইযা আরাদা আন ইখরুজা রামা আর-রাজুল বিহাজার ফি ফীহি ফারদাহু হাইসু কান ফাজআলা কুল্লামা জাআ লিয়খরুজা রামা ফি ফীহি বিহাজার ফায়ারজিউ কামা কান ফাকুলতু মা হাযা ক্বালা ইনতালিক ইনতালিক। এই অবস্থা দেখছি, বারবার পাথর ভরে দিচ্ছে বা পাথর ছুটছে আর নদীতে ফিরে যাচ্ছে, কে এ কে যার এই শাস্তি হচ্ছে। ফেরেশতারা বললেন চলতে থাকুন চলতে থাকুন। তারপরে কতগুলো যেমন ওই যে আগুনের চুল্লিতে উলঙ্গ অবস্থায় ওঠানামা করছে আর সব কি কি দেখলেন, তারপরে শেষকালে বললেন যাকে আপনি নদীতে এইভাবে দেখলেন রক্তের নদীতে সাঁতার কাটছে সে হল সুদখোর, যে দুনিয়াতে সুদ খেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিরহামু রিবান দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, এক দিরহাম যে জেনে শুনে সুদ খায়, এক দিরহাম একশো টাকা দিয়েছে এক টাকা খাবে, এক টাকা যদি কেউ খায় তাহলে সেটা 36 বার ব্যবিচার করার থেকেও বেশি শক্ত গোনা, বেশি বড় গোনা। কতবার ব্যবিচার? ব্যবিচার করা কাকে বলে? বিবাহ বহির্ভূত সম্পর্কে বিবাহ হয়নি আর তাদের মিলন চলছে, এ হচ্ছে ব্যবিচার। অবিবাহিত অবস্থায় যদি করে, আগে বিয়ে না হয়ে থাকে, তাহলে তার শাস্তি কি দুনিয়াতে? বাদশা নন্দার আসি যাবক, একশো চাবক, আজকে আসি বলবেন না তো, একশো চাবক আর এক বছর দেশান্তর। আর যদি আগে বিবাহ হয়ে থাকে, নারী পুরুষ যেই হোক, দুজনের মধ্যে যদি একদিন বিবাহ হয়ে থাকে, তার শাস্তি কি? একদম মানে সংসার যাকে বলে, পুস্তরাঘাত, পাথরের আঘাতে তাকে মেরে ফেলা হবে। যেমন আপনারা দেখেছেন, এখন তো আজকাল ইউটিউবে সব দেখা যায়, কোমর পর্যন্ত গেড়ে তারপর তাকে পাথর মেরে ফেলা হবে, পাথর মারা হবে। এ হচ্ছে দুনিয়ার শাস্তি ব্যবিচার। সেই ব্যবিচার যদি আপনি 36 বার করেন কত গোনা হবে? আপনি 36 বার যদি পাপ করেন তো 36 চাবুক খাওয়া যদি অবিবাহিত হন, আর বিবাহিত হলে 36 বার মরার উপযুক্ত আপনি। তার থেকে যদি এক টাকা সুদ খান, এক দিরহাম সুদ খান, তার থেকেও বেশি বড় পাপ সুদ খাওয়ার। বেশ, এই ব্যবিচারের কথা শুনলেন। আপনারা জানেন যে আল্লাহর কাছে তার থেকে বড় পাপ কিসের পাপ? ব্যবিচারের পাপ। অন্য পাড়ার মেয়ের সাথে ব্যবিচার করার চাইতে প্রতিবেশীর কোন মেয়ের সাথে ব্যবিচার করা কত বড় পাপ জানেন? আপনি ব্যবিচার করছেন আপনার গ্রামেরই, কিন্তু অন্য পাড়া, মনে করুন চার পাড়ার গ্রাম হয়, 18 পাড়ার গ্রাম হয়, তাই না? তো আপনার পাড়ার মেয়ে নয়, অন্য পাড়া, সেখান মেয়েটা আছে কিংবা আপনি তার কাছে যান, তার সঙ্গে ব্যবিচার করেন, এই পাপ। আর আপনার প্রতিবেশী, আপনার পাড়ারই মেয়ে, আপনার প্রতিবেশীর মেয়ে, তার সঙ্গে ব্যবিচার করা, দুটো কি সমান? কত গুণ বেশি জানেন গোনা? কত গুণ বেশি? 10 গুণ। ব্যবিচার ব্যবিচারই, ব্যবিচারে পাপ তো হবেই, কিন্তু প্রতিবেশীর মেয়ের সঙ্গে করলে কত গুণ হবে? 10 গুণ বেশি হবে। কেন? প্রতিবেশীর মেয়েকে আপনার উচিত ছিল হেফাজত করা, বাঁচানো, তাকে রক্ষা করা, কিন্তু তা না করে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন, বেড়া হয়ে ক্ষেত খেয়েছেন, এই জন্য আপনার শাস্তি 10 গুণ। দশ গুণ, ব্যাস। তার চাইতে বড় পাপ কার জানেন? কোন কোন মেয়ের সঙ্গে করলে? যে বাড়ির কোন গম্য নারীর সাথে ব্যভিচার করা, এ তো প্রতিবেশী হলো। এবার আপনার বাড়ির ভিতরেই, যেমন বাড়ির ভিতরেই কে আছে, ভাবি আছে বা চাচি আছে, মামি আছে, যাই হোক চাচি আছে, এই গম্য নারীর সাথে যদি বাড়ির ভিতরে হয় তাহলে তার থেকে বেশি পাপ কিনা? তার থেকেও বেশি বড় পাপ। তার চাইতে বড় পাপ বাড়ির কোন অগম্য নারীর সাথে ব্যভিচার করা। বাড়িরই মেয়ে কিন্তু তার সঙ্গে আপনার বিবাহ হালাল না, আগে যার সঙ্গে করছিলেন তার সঙ্গে বিবাহ হালাল ছিল। কোন রকম করে ভাই মারা গেলে, ভাই তালাক দিলে ভাই ভাবির সঙ্গে বিয়ে হয় না, হয় না? কিন্তু এখন যার সাথে করছেন তার সঙ্গে কোন কালেই বিবাহ জায়েজ না। যেমন ফুপু খালা, তাই না? তাহলে তার থেকেও বেশি বড় পাপ এই ব্যভিচারে। আর তার থেকেও বড় বেশি পাপ হল যদি নিজের বোনের সঙ্গে আপনি ব্যভিচার করেন। আর তার থেকেও বড় বেশি পাপ হল যদি আপনি নিজের মেয়ের সঙ্গে ব্যভিচার করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর তার থেকেও বড় বেশি পাপ আপনি যদি আপনার সেই গর্ভধারিণী জন্মদাত্রী মায়ের সঙ্গে ব্যভিচার করেন যার মাধ্যমে আপনি পৃথিবীর মুখ দেখেছেন, যে রাস্তায় আপনি এসেছেন সেই রাস্তাকে যদি আপনি ব্যবহার করেন, তার থেকে বড় পাপ আর কিছুই হতে পারে না। আর এটা কত বড় পাপ হল মায়ের সঙ্গে ব্যভিচার করা, বুঝতে পারলেন? ধাপের ধাপ, এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে? পরন্তু সুদ খাওয়ার সবচেয়ে ছোট পাপ হল সবচেয়ে বড় ব্যভিচার, মায়ের সাথে ব্যভিচার করার মতো বলছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে সুদ খাওয়ার আরো বড় পাপ আছে, আর তা হল মায়ের সাথে ব্যভিচার করার পাপের চেয়ে 70-73 গুণ বড়। কিন্তু সব থেকে বড় সুদ কি? সুদ খাওয়ার থেকেও বড় পাপ কি? আমরা আজকে এটাই জানবো, তাই না? তার মানে মায়ের সঙ্গে ব্যভিচার করা সুদ খাওয়া ছোট পাপ। 70-73 রকমের পাপ আছে, সব থেকে ছোট পাপ কি? মায়ের সঙ্গে ব্যভিচার করা। আর মায়ের সঙ্গে ব্যভিচারের পাপটা ব্যভিচারের পাপের মধ্যে সব চাইতে বড়। খেয়াল করেন কথাটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর থেকেও বড় সুদ আছে, এর থেকেও সুদের বড় পাপ আছে। কি সেটা শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা ইসনানি ওয়াসাবউনা বাবান, সুদ খাওয়ার পাপ হল 72 প্রকার। সুদ খাওয়ার পাপ দরজা হল 72 প্রকার। আদনাহা মিসলু ইতিয়ানির রাজুলি উম্মাহ, সবচেয়ে ছোট পাপ হল মায়ের সাথে ব্যভিচার করার মতো। ওয়াইন্না আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরদি আখিহ, এবার বলছেন আর সবচেয়ে বড় পাপের সুদ হল নিজ মুসলিম ভাইয়ের সম্ভ্রম বা ইজ্জত নষ্ট করা। এবার বুঝতে পারলেন কোথায় গিয়ে পড়েছেন? এটা ব্যভিচার না, ইজ্জত নষ্ট করা মানে ব্যভিচার না, শ্লীলতাহানি না, যাকে শ্লীলতাহানি বলে, ইজ্জত লোটা বলে তা না, ইজ্জত লোটা, সম্ভ্রম লোটা। তার মানে কি? কাউকে অপদস্থ করা, অপমানিত করা, এ হচ্ছে সব থেকে বড় রকমের সুদ। এ হচ্ছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহওয়ানুর রিবা কাল্লাযি ইয়ানকিহু উম্মাহ, সবচেয়ে ছোট মাপের সুদ হল, ছোট পাপের সুদ হল বা সুদের গুণা হল মায়ের সাথে ব্যভিচার করার মতো। ওয়াইন্না আরবার রিবা ইসতিতালাতুল মারই ফি ইরদি আখিহ, আর সবচেয়ে বড় সুদ হল নিজ মুসলিম ভাইয়ের সম্ভ্রম নষ্ট করা, তাকে লাঞ্ছিত করা, তাকে অবমানিত করা, তাকে অপমানিত করা, তাকে অপদস্থ করা, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আরবার রিবা শাতমুল আ'রাদ, সবচেয়ে বড় সুদ হল গালি দিয়ে সম্মান নষ্ট করা, গালি দিয়ে সম্মান নষ্ট করা। তার মানে সে হয়তো জানে আপনার বংশে কোনো দোষ আছে, ব্যাস বলে দিল তুই তো অমুক বংশের রে, অমুকের রক্তে। এখন সেটা সত্যও হতে পারে, আবার যদি অপবাদ হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন, আপনি আন্দাজেই বললেন তোর তো অমুকের রক্ত, আপনি তার সম্ভ্রমটা লুটি দিলেন। বিশেষ করে যদি কোন সামাজিক মর্যাদা থাকে, তার সমাজে প্রতিষ্ঠা থাকে, আর তাকে আপনি যদি গালি দেন তো কেমন লাগবে? কথায় বলে মন পড়ে কেউ জানে না, বোন পুড়লে সবাই জানে। সে যদি একটা যেমন যেমন বলে চাঁদে গ্রহণ লাগলে সবাই দেখে, তাই না? চাঁদ আপনি যদি একটা উচ্চ মর্যাদায় থাকেন তো সমাজে আপনার কি হবে, মানহানি হবে, আপনার সম্ভ্রমে আঘাত লাগবে। সুতরাং এই পাপটা ছোট পাপ না নিঃসন্দেহে। একজন মুসলিম ভাইয়ের মর্যাদা ও মান সম্মান এত বেশি যে তা নষ্ট করলে নিজ মায়ের সাথে 70-73 বার ব্যভিচার করার চাইতেও বেশি পাপ হয়। কিন্তু সমাজের অহংকারীরা তা জানে না। সমাজের কিছু অহংকারী মানুষ আছে যারা অপরকে তুচ্ছ করে এবং তাদের সম্ভ্রমে গালি দেয়। যখন দেখে যে সম্ভ্রমে আর পেরে উঠছি না, আমার থেকেও বড় হয়ে গেল রে, আমার থেকে কি করে বড় হয় ও, দিল এমন একটা কথা বলে, যখন দেখবেন লোকে প্রশংসা করছে, না বাবু অমুক অমুকের ছেলে, হ্যাঁ অমুক অমুক অমুক, ও তখন হ্যাঁ জানিস অমুকের ছেলে বলছিস, তার এই ব্যাপার দিয়ে তার হাটে হাঁড়ি ভেঙে দিল, হাটে হাঁড়ি ভেঙে দিল, ফলে তার যে সম্মানটুকু ছিল কি হয়ে গেল, ডাউন হয়ে গেল। এই নিজে অহংকারী মানুষরা অপরের সম্মান ডাউন করার জন্য দেখি নিজেকে সম্মান কেউ করে না, তাই অপরের হবে কেন, অপরকেও আমি হতে দেব না। আসলে সমাজের কিছু মানুষ আছে বুঝলেন, একটা উদাহরণ দেওয়া যায়, আপনারা দেখেছেন এক শ্রেণীর মানুষ আছে, কাঁকড়া ছিলেন আপনার, কাঁকড়া কাঁকড়া শিকার করে, কাঁকড়া যে ঝুড়িতে রাখা হয় সেটাকে কি বলে, খাঁচি ঝাঁকি যাই হোক সেখানে রাখে, অনেক অনেক কাঁকড়া যখন হয় তো কোন কোন কাঁকড়া এইভাবে ধরে ধরে ধরে ধরে উঠে উঠে উঠে উঠে বের হয়ে পালাতে চায়, তখন নিচের কাঁকড়াগুলো করে কি, তারাও বেরোতে চায়, তারা আবার ওই উপরের কাঁকড়ার পা ধরে উঠতে চায়, ফলে যে উপরে থাকে সে ডিগবাজি খায়, নিজেও উঠতে পারে না আর ওপরওয়ালাকেও উঠতে দেয় না। এমন মানুষ আছে, এমন মানুষ সমাজে এমন আছে যে উপরে উঠছে ওকে উঠতে দেব না। আপনারা জানেন যে উল্কা কখন ছোটে, উল্কা ছোটে না তারা ছোটে না, তারা তারা কখন ছোটে, কখন ছোটে আল্লাহ তাআলা তারা কেন ছোটান, শয়তানকে আঘাত করার জন্য, তাই না, শয়তানকে আঘাত করার জন্য তারা ছোটে। কিন্তু মানুষ যখন বড় হয় তখন মনুষ্য শয়তানরা তাকে আঘাত করে। মোট কথা বলার কথা হল কি, কিছু মানুষ আছে সমাজে যখন দেখে কেউ বড় হচ্ছে তখন তাকে বড় হতে দিতে চায় না, ফলে হিংসা করে, আর হিংসার ফলে হিংসা করার জন্য বা হিংসা তাকে ছোট করার জন্য, ডাউন করার জন্য, তুচ্ছ করার জন্য, হ্যায় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করে কি, অপবাদ কিংবা অপমান কিংবা অপদস্থ, সত্য হোক অথবা বানানো হোক। আমি তো বললাম যে সত্য হয় তাহলে তো পথ আছে, আর যদি বানানো মিথ্যা কথা হয়, অমুক এই অমুক সেই অমুক তেই করেছে এম করেছে ছোটবেলায়, এই ছোটবেলার ছোটবেলার কথা তোলাই তো ভুল, তাই না, ছোটবেলায় মনে করুন একটা লোক মর্যাদায় উঠল, সে ছোটবেলাতে পাপ করেছে, যেমন আপনার ইউসুফ আলাহ ইসলামের ঘটনায় শুনেছেন তাই না, চুরি চুরি তো করেছে, ওর ভাইও চুরি করেছে, আরে সেই ছোটবেলার কথা, চুরি হলো ছোটবেলাতে, আর ছোটবেলায় চুরি করার পরে যদি কেউ বড়বেলাতেও চুরি করেছে তারপর সে তোবা করেছে, তো তোবা করার পরেও কি তাকে আবার তোবা করার পরেও কি তাকে খোঁটা দিতে হবে, খোঁটা দেওয়া জায়েজ, মোটেই না। একে বলে সম্ভ্রম লোটা, যদি আপনি খোঁটা দেন তাহলে তার ইজ্জত নষ্ট করছেন, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সুদ, আর এটা খুবই ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিনে খুতবাতে মিনাতে যে খুতবা দিয়েছিলেন বিদায়ী হজ্জে, সেই সময় বলেছিলেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আলা হাল বাল্লাগত, শোনো তোমাদের খুন তোমাদের মাল তোমাদের ইজ্জত সম্ভ্রম একে অপরের জন্য হারাম, কেমন হারাম, যেমন আজকের দিনে এবং আজকের এই মাসে এবং এই শহরে, তোমরা কোন শহরে আছি, মক্কাতে, তাই না, এই মক্কা শহরে যেমন হারাম, এবং এই শহর মাস হচ্ছে হারামের মাস, নিষিদ্ধ মাস, এই মাসে যেমন হারাম এবং আজকের দিনে যেমন হারাম, তেমনি সর্বকালের জন্য হারাম। খবরদার কেউ কারো মর্যাদা নষ্ট করার চেষ্টা করবে না। একদা নজর ইবনে উমর ইলা আল বাইত আও ইলা আল কাবা ফাকাল মা আযামাকা ওয়া আযামা হুরমাতাক ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনক। তিনি আব্দুল্লাহ বিন উমর কাবার প্রতি দিকপাত করে বললেন, কি মহান তুমি হে কাবা। কাবাকে সামনে ডেকে কাবার দিকে দেখে বললেন, হে কি মহান তুমি হে কাবা, তোমার মর্যাদা কত মহান, কিন্তু মুমেন তোমার চেয়েও অধিক মর্যাদাপূর্ণ। এখন যদি কেউ কাবাকে ধ্বংস করতে যায় কি হবে বলুন তো, সারা বিশ্বে কি অবস্থা হবে মুসলমানরা? কিন্তু মুসলমানরা কাবার থেকেও বেশি মর্যাদাপূর্ণ, একজন মানুষের সম্মান নষ্ট করে সে যদি মুসলিম হয়, তারপরে যদি সে আবার কোন পদমর্যাদার অধিকারী হয়, কোন নেতা নেত্রী হয়, আর তার থেকেও বড় যদি সে কোন আলেম হয়, তাহলে কত বড় সর্বনষ্টা হবে। বংশীয় ভুয়ো মর্যাদা অথবা ইলমের মেকি চমক নিয়ে অহংকারীরা পরের ইজ্জত নষ্ট করতে কসুর করে না। যারা পরিবারগত কোন ত্রুটি ধরে অপরকে গালাগালি করে অথবা তা বই আকারে ছেপে প্রকাশ করে, সাদকায়ে জারিয়া করে, একজনের ত্রুটি লিখে সাদকায়ে জারিয়া করে, একজনের গীবত লিখে সাদকায়ে জারিয়া করে, তার অপবাদ ছেপে একজনের নামে অপবাদ দিয়ে, সে জানে না অথচ তার নামে নানা রকম অপবাদ রটে তা লিখে বই আকারে ছেপে দিয়ে সাদকায়ে জারিয়া করে, যার পাপ ওই গালি ও বই লোক মাঝে অবশিষ্ট থাকা অবধি লেখকের মরণের পরও জারি থাকবে ইনশা আল্লাহ। থাকবে না থাকবে না? এমনি মুখে যা বলছো বলো, কথায় বলে যে তুমি যা বলবে এমন কথা বলো না, তোমার ক্ষতি হয়, গু খাও তবুও খারাপ কথা বলো না। যেমন বলা হয় স্ত্রীকে তালাক দিয়েছে, কথায় কথায় তালাক, আরে গু খা, রাগে রাগ হলে গু খা, তালাক দিবি কেন? তো সেই রকমই কিছু মানুষ আছে যে মুখে বললে পরে সেটাকে কি করা যায়, ঘোরানো ফেরানো মানে অস্বীকারও করা যায়, কিন্তু তুমি লিখছ, লিখার পরে সেটাকে বই আকারে ছাপছ, প্রকাশ করছো মানুষের সমাজে, অথচ সেটা ভুয়ো কথা, অপবাদ, তো তার জন্য কত বড় ফেরেস্তাকে তুমি আরাম দিলে, তাই না? এই যে ফেসবুকে যারা লিখছে ফেরেস্তাকে আরাম দিচ্ছে, কারণ ফেরেস্তা লিখছেন না, কেরামান কাতেবিন, যে পাপ কথাগুলো লিখছে, এই যে নাস্তিকরা কত কথা লিখছে আল্লাহর বিরুদ্ধে, রাসুলের বিরুদ্ধে, আল্লাহুল মুস্তাআন, ফেরেস্তারা তো লিখছেনি কিন্তু ফেরেস্তাদেরকে আরাম দিয়েছে, কারণ ফেসবুকে লেখা থেকে যাবে, থাকবে না? তেমনি তুমি বই আকারে ছাপত সাদকায়ে জারিয়া, সেটা সাদকায়ে জারিয়া, এটা তোমার বিরুদ্ধে দলিল হয়ে থাকল কাল কেয়ামতে, যখন আমল নামা দেওয়া হবে বই আকারে, তাই না, ডান হাতে আর বাম হাতে, তখন পাতা চলবে তুমি কি লিখেছিলে। একজন মানুষের সম্ভ্রম নষ্ট করে তুমি লেখালেখি করলে আর প্রচার করলে মানুষের কাছে কেন, যাতে তুমি ছোট, তুমি বড় হও এবং তাকে ছোট করো, বা সে ছোট হোক তুমি বড় হোক, এটা নিশ্চয়ই হিসাব হবে। ওয়াল হিসাবু ইয়াউমাল হিসাব। ভদ্র মানুষেরা রাগে গালাগালি করলেও ভদ্র গালি ব্যবহার করে, অভদ্র ছোট লোকদের মতো মা বাপ তুলে গালাগালি করে না। নাবালক বালিকারা খেলা করে, কোন বিষয় নিয়ে ঝগড়া হলে মা বোন তুলে গালাগালি করে, তাই না? অজ্ঞ ছোট লোকেরাও এমন গালাগালি করে থাকে, তর্কে হেরে গিয়ে প্রতিপক্ষের পরিবারের লোককে টেনে নিয়ে এসে তাকে হ্যায় প্রতিপন্ন করে, এমন লোকেরা সেই জাহিলি যুগের জাহেল বই কি। এখন আপনাকে আপনার দোষ না পেলেও তখন বলবে কি, ওর ভাই অমক, তাই বলে না, ওর বাবা অমক। এখন যদি আগে কোন দোষ করেছে সেই দোষও তোলে, যেমন মুসা আলাইহিস সালামের জন্য, মুসা আলাইহিস সালাম একবার সে ঝগড়া মেটাতে গিয়ে একজনকে চর মেরে কি করলেন, হ্যাঁ মারা গেল। তারপরে যখন ফেরাউনের কাছে যখন নবী হয়ে এলেন, তখন তুই তো সেই যে আমাদের কাছে মানুষ হয়েছিলি, আর তুই ফালতা ফায়াতা কাল্লাতি ফালতা ওয়ান্তা মিনাল কাফিরিন, এই কাজ করে আজকে তুই আবার সাধু সাজছিস, তাই না? কিন্তু তখন আলাদা জিনিস, এখন আলাদা ব্যাপার, সেটা মানতে চায় না অনেকে। এই যে গালাগালি, গালাগালি কেন, এই বিদাতিরা হেদাতিদেরকে গালাগালি করছে, বিদাতিরা হেদাতিদেরকে গালাগালি করছে, সৌদি আরবকে গালাগালি করছে, ওয়াহাবি বলে গালাগালি করছে, তাই না? সৌদি আরবের পয়সা খুব মুষ্টি, কিন্তু তাদের মজহাবটা ঠিক না, ওয়াহাবি এরা কাফের, এদের পেছনে নামাজ হবে না, হজ করতে আসবে না, হ্যাঁ আসবো কিন্তু হজে কাবা শরীফে নামাজও পড়বো, কিন্তু আবার নামাজ দোহরেই নেব, কারণ ওদের পেছনে নামাজ হবে না, ওয়াহাবি ওরা, বুঝতে পারলেন? কোন বিষয়ে হাদিস কোরআনের দলিল দিয়ে যখন পেরে ওঠে না তখন গালি শুরু করে। বিদাতিদের চিহ্ন দেখবেন তারা খুব গালি দেয়, গালাগালি করে। পারল না, যেমন ওই যে ছেলেরা মুখে পারবে না, হাতাহাতি করতে করতে খুব গালাগালি শুরু করে, ইচ্ছা মতো গালি দেয় মা বোন তুলে। হ্যাঁ, যারা গরু চড়ায়, রাখাল বাগাল যারা গরু চড়ায় তার দেখেছেন তো ওই অবস্থা। এদের এই অবস্থা, এরা আলেম, আলেম হওয়ার পরেও যখন দলিলে পেরে ওঠে না তখন কি করে, গালাগালি শুরু করে দেয়। আল্লাহুল মুস্তাআন। মারুর ইবনে সুয়াইদ বলেন, দেখেন কিভাবে গালি দেওয়া নিষেধ সেটা একটা উদাহরণ। একবার আমি আবু জারকে দেখলাম, তার পরনে জোড়া পোশাক রয়েছে এবং তার গোলামের পরনেও অনুরূপ জোড়া পোশাক। গোলাম আর মনিব এক হতে পারে? কিন্তু আবু জার যেমন নিজে কাপড় পরেছেন তেমনি আহা গোলামকে, দাসকে পড়তে দিয়েছেন। আর দাস বলতে এটাও বলে রাখি, কৃতদাস, আমাদের আমাদের যুগের মতো এই চাকর না, দাস দাসী আমাদের যুগের মতো না, সেই যুগে কিনতে পাওয়া যেত সেই রকম দাস দাসী। আমি তাকে সে সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি ঘটনা উল্লেখ করে বললেন, তিনি আল্লাহ রাসূলের যুগে তার এক গোলামকে গালি দিয়েছিলেন এবং তাকে তার মা তুলে হ্যায় প্রতিপন্ন করেছিলেন। মা হয়তো বা কোন খারাপ কাজ করেছিল, যে মায়ের নাম তুলে তাকে আমি হ্যায় প্রতিপন্ন করেছিল তিনি করেছিলেন। এ কথা শুনে নবী শাসন তাকে বলেছিলেন, আবু জার ইন্নাকা ইমরুন ফিকা জাহেলিয়াহ, তুমি এমন লোক তোমার মধ্যে জাহেলিয়াত আছে। ঠিক এরাও তাই লোক, অমনি তেমনি লোক যে দলিলে পারল না, যে শেষকালে গালাগালি শুরু করে দিল, ঘর ঘর গোষ্ঠী তুলে গালাগালি শুরু করলো, এ হচ্ছে জাহেল, এক নম্বরের মূর্খ, সেই জাহিলি যুগের মূর্খ। যেমন আবু জারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা ইমরুন ফিকা জাহেলিয়া, আবু জার জাহেল ছিলেন না, সাহাবী ছিলেন, কিন্তু এই কাজটা হচ্ছে জাহিলি যুগের কাজ, জাহিলি যুগের কাজ। ইন্নাকা ইমরুন ফিকা জাহেলিয়া, ইসলামের পূর্ব যুগের অভ্যাস তোমার মধ্যে থেকে গেছে, এটাকে বর্জন করা উচিত। এ তো গেল এমন ত্রুটি ধরে গালাগালি করা যা প্রতিপক্ষের মাঝে আছে সত্য, কিন্তু যে ত্রুটি প্রতিপক্ষের মাঝে নেই তা রচনা করে রটনা করার পাপ ও তার শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি হুবিসা ফি রাদগাতিল খাবালি হাত্তা ইখরুজা মিম্মা ক্বাল, যে ব্যক্তি কোন মুমিন সম্বন্ধে এমন দোষ উল্লেখ করে যা তার মধ্যে নেই, তার মানে অপবাদ দেয়, এমন দোষ উল্লেখ করলো জানো এই লোক এই করেছে, এই করেছে মায়ের সাথে, এই করেছে বাবার সাথে, এই ব্যবহার করেছে বউয়ের সাথে, এই করে ইত্যাদি ইত্যাদি, যেগুলো সত্য নয়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত পূজে বাস করতে দেবেন যতক্ষণ পর্যন্ত সে যা বলেছে তা থেকে বের হয়ে না আসে। প্রমাণ আছে তোর কাছে? একটা অপবাদ দিয়ে তুই কথা বললি, তোর প্রমাণ আছে? প্রমাণ না থাকলে কোন অধিকারে বললি? তাকে জাহান্নামীদের রক্ত পূজে বাস করতে দেওয়া হবে, নিকৃষ্টহীন, যতক্ষণ না সে যা বলেছে তা হতে বের হতে পেরেছে। দুনিয়ায় তওবা করলে ভালো কথা, আর তওবা করলে শর্ত হচ্ছে যার জন্য বলেছে তার কাছে ক্ষমা চাইতে হবে, লিখিত ভাবে বললে পরে লিখিত আকারে ক্ষমা চাও, আর না হয় তাকে গিয়ে বলো যে আমি যা লিখেছি ভুল লিখেছি, বা তোমার বিরুদ্ধে যা বলেছি ভুল বলেছি, আমি অপবাদ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন? তওবার শর্ত ছটা আপনারা জানেন, তার মধ্যে হুকুকুল ইবাদ যদি আদায় না করে মারা যাও তো খবর আছে ইনশাআল্লাহ সেদিনে কিয়ামতের দিনে দিনার দিনহাম থাকবে না। কি দিয়ে শোধ করতে হবে? নেকি অথবা বদি দিয়ে শোধ করতে হবে ইনশাআল্লাহ। আল হিসাবু ইয়াউম আল হিসাব, যে ব্যক্তি কোন মুসলিমকে বদনাম করার জন্য তার প্রতি কোন অপবাদ দেয় আল্লাহ তাকে পুলসিরাতে আটকে রাখবেন। পুলসিরাতে আটক, পুলসিরাত জান কাকে বলে? হ্যাঁ, পুলসিরাত মানে কি? ব্রিজ। এই ব্রিজটা কোন নদীর ব্রিজ? পদ্মা নাকি মেঘনা? কোথায় এই ব্রিজ? হচ্ছে জাহান্নামের উপরে। এই জাহান্নামের উপরে ব্রিজে চড়ে গিয়ে জান্নাতে যেতে হবে। এই ব্রিজের উপরে কারা চড়বেন জানেন? কাফেররা চড়বে, কারণ এই ব্রিজ কত চওড়া কত লম্বা? কতটা চওড়া ব্রিজটা? চুলকে হতে সরু রে ভাই, খুরকে হতে ধার, তাই না? সেই সিরাতে পার হবে মুমিনরা, তাই না? তো চুলকে হতে সরু আর খুরকে হতে ধার, এই ব্রিজে চড়ে গিয়ে পার হতে হবে। শুধু কারা যাবে? মুমিনরা। আর যেহেতু মুনাফিকরা মুমিনদের সাথে দুনিয়াতে ছিল, এজন্য মুনাফিকরা লাইন ধরবে কিন্তু লাইট পাবে না, বুঝতে পারছেন? একে তো চুলের মতো সরু, খুরের মতো ধার, তার উপরে কি অন্ধকার, আয় কে পার হবি, হয় আর পায়, হয় হয় যা পার, মুশকিল আছে। তো শুধু মুমিনরা চড়বে বলা হচ্ছে, জান্নাত যাওয়ার আগে মুমিনদের যে আপোষের বিবাদ বিসম্বাদ ঝগড়া ঝামেলা মনোমালিন্য ছিল, একে অপরের কি করা হবে, প্রতিশোধ দেওয়ানো হবে। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য এমন কথা বলবে যা তার মধ্যে নেই, তাকে ওই যে পুল সেদাতে আটকে রাখা হবে যতক্ষণ না সে ফিরে এসেছে যা সে বলেছে অপরের জন্য। আর ফেরা কি সেখানে সম্ভব? দুনিয়াতে তওবা করলে সম্ভব ছিল। কাল কিয়ামতে ওয়াল হিসাবু ইয়াউমাল হিসাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন, মান কাযাফা মামলুকাহু বিজ্জিনা। অনেকে বলে অমুক ব্যভিচারী অমুক ব্যভিচার করেছে, অমুক অমুকের সাথে আছে, অমুক অমুকের সাথে প্রেম করে ভালোবাসা, অথচ ব্যাপারটা তাই না? আমরা সাধারণত দুটো, একটা ছেলে একটা মেয়েকে যে এক রিক্সা যেতে দেখলে, একসঙ্গে যেতে দেখলে, একসঙ্গে বসতে দেখলে কি বলি, চলছে, চট করে কি বলি, চলছে। একটা বয়স বেশি একটা বয়স কম, হ্যাঁ মানা খাপ কি বলে মানাচ্ছে, তবে খাপ খাচ্ছে না, তার মানে হ্যাঁ। অথচ তারা বাপ বিটি কিনা, ভাই বোন কিনা, হ্যাঁ দোলা ভাই কিনা, সব কিছুই খোঁজ করে না, আলাদ তোল কি বলে দি, হ্যাঁ চলছে চলছে, গরম গরম। এগুলো কি অপবাদ, তাই না? এমন ভাবে যদি কেউ কাউকে ব্যভিচারের অপবাদ দেয় যে অমকের সাথে অমক চলছে, যাওয়া আসা করছে মানেই কাজ চলছে, যদি কেউ বলে, এবং বলে অধিকাংশ মানুষ এরকম বলে, আর সাধারণত তারা বলে যাদের অভ্যেস আছে, ওই যে একটা গল্প বলি না আমি, রাখালরা পুকুরের পাড়ে গরু চড়াচ্ছে, তারপরে এক রাখাল পানিতে ডুবে সাঁতার কাটতে কাটতে থেমে গেছে, দাঁড়িয়ে গেছে, তখন যে পাড়ে আছে দাঁড়িয়ে, পানিতে নামেনি, পাড়ে দাঁড়িয়ে আছে, সে বলছে তুই সাঁতার কাটছিলি থেমে গেলি, তুই কি করছিস আমি বলতে পারি মায়েরি, হ্যাঁ কি করছি বল দেখি, তুই মুচ্ছিস, তখন এই বলছে পারল, তুই মুচ্ছিস না, ও যে শালা তুই কি করে জানলি বাবু, আমি মুচ্ছি তুই কি করে জানলি, আমি তো পানির ভিতরে মুচ্ছি, পানির ভিতরে মুচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই কি করে জানলি, তখন যে হবে আমি তো ডেলি মুটি, তার মানে ও নিজে মুতে বলে ওকে, এই জন্যই বলে চোরে চোর ধরে ঢেমনে ঢেমন, চোরে চোর ধরতে পারে ঢেমনে ঢেমন ধরতে পারে। তো এরকম এইরকম কথা তারাই বলতে পারে যাদের অভ্যেস আছে, তাই না? সুতরাং খুব খারাপ জিনিস। এখন শুনুন হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার দাসকে ব্যভিচারের অপবাদ দেবে, আর সে ব্যাচারি কোন জায়গায় অভিযোগ করতে পারে না, কারণ মুনিব তার বিরুদ্ধে কিছু বলতে পারে না, ঠিক আছে? এই জন্য আমরা বলি কিয়ামত কেন হবে, তাই না? দুনিয়াতে মানুষ শাস্তি পায় না, সেই শাস্তি কোথায় পাবে, কেয়ামতে। দুনিয়াতে মানুষ যদি একটা খুন করে, সে খুনের শাস্তি কেয়ামতে পাবে না, পাবে না? আর যদি এক লাখ মানুষ খুন করে, যেমন দেশের নেতারা করছে, লক্ষ লক্ষ মানুষ খুন করছে, লক্ষ লক্ষ সাজা পাবে না, পাবে না? কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লি ইয়াযুকুল আযাব, যখনই চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন চামড়া গজাবে, কেন নতুন চামড়া গজাবে, পাপ অনেক আছে, যত পাপ আপনি করে যান দুনিয়াতে শাস্তি পেলেন না, দুনিয়াতে শাস্তি ব্যবস্থা আছে না নাই, খুনের বদলে খুন আছে, শাস্তি আছে, জেল আছে, ইত্যাদি আছে, পেলেন না বেঁচে গেলেন না, কিয়ামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার দাসকে ব্যভিচারের অপবাদ দেবে, ইউকামু আলাইহিল হাদ্দি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার উপরে হদ কায়েম করা হবে, যে হদ দুনিয়াতে কায়েম করা হয়, কিয়ামতের দিনে হদ কায়েম করা হইল, ইয়াকুনা কামা কাল, যদি অপবাদ ঠিক হয় তাহলে আলাদা কথা, তবুও গীবত করা ঠিক না। যাই হোক, এমন ইলম গর্বিত অহংকারীদেরকে মহান আল্লাহ পরকালের আগে ইহকালে তার আপনজন দ্বারা লাঞ্ছিত করুন আর করবেন ইনশাআল্লাহ। যদি আপনি কাউকে অপবাদ দিয়ে থাকেন তাহলে কাল কেয়ামতের আগে দুনিয়াতেই লাঞ্ছিত হতে পারেন। অবশ্য কারেন্ট শাস্তি আল্লাহ তাআলা কাউকে কাউকে দেন, সবাইকে দেন না, আর সে শাস্তি কেয়ামতে কি রাখেন, জমা রাখেন। কিন্তু কোন কোন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি ভোগান, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, তো কিছু আমলের শাস্তি পেয়ে থাকে তারা দুনিয়াতে। জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা করে সে কৃতকর্মের ফলে তাদের জলে স্থলে ফেতনা সৃষ্টি হয় এবং তার শাস্তি স্বরূপ তাদেরকে গ্রাস করে। সুতরাং এই পাপ যে কত বড় পাপ, সবচেয়ে বড় সুদ আপনারা বুঝলেন, সবচেয়ে বড় সুদ কি? কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার মান সম্ভ্রম নষ্ট করা, তার মান, তার মানকে, তার মর্যাদাকে মাটিতে মিশিয়ে দেওয়া, হ্যাঁ, কিংবা পানিতে ফেলে দেওয়া, যে বলে আমাদের বিভিন্ন রকম বলে, এদেরকে অপদস্থ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় সুদ। আর সুদের সবচেয়ে বড় গোনা হল কি? ছোট গোনা, ওটা মায়ের সঙ্গে ব্যবচার করা ছোট গোনা। এর থেকেও 70 গুণ 72 গুণ বড় গোনা আছে সুদ খাওয়া। আর এক দিরহাম সুদ খেলে কতবার ব্যবচার করার গোনা হয়? 36 বার ব্যবচার করার গোনা হয়। আর এই সব থেকে, এত বড় বড় বড় বড় গুনাহ থেকে সবচেয়ে বড় সুদ হল মুসলিম ভাইয়ের সম্ভ্রম, ইজ্জত, মান, মর্যাদা নষ্ট করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমাদের মাথায় জ্ঞান বুদ্ধি দেন, যেন আমরা এই সব করা থেকে, বিশেষ করে আপনি দেখবেন দুনিয়াতে খুব চলছে, বিশেষ করে ফেসবুকে লেখালেখি, বই ছেপে, আশ্চর্য, মুখে যা বলো বলো, বই ছেপে বিলি করছে যে অমক এই করছে, তমক এই করছে, আশ্চর্য কথা। এই যে কঠিন গুনার কাজ, এই কঠিন গুনার কাজ তারা একটু বুঝে দেখে না, তারা আলেম, আলেম সমাজের মধ্যে এটা রয়েছে, তারা এইভাবে এক আলেম হয়ে অন্য আলেমের বিরুদ্ধে তাকে ছোট করার জন্য, তুচ্ছ করার জন্য, যে কাঁকড়ার মতো ওকে উঠতে দেব না, হ্যাঁ, এই অভ্যাস তারা ব্যবহার করছে। আল্লাহ তাদেরকে হেদায়ত করুন, এবং যদি শাস্তিযোগ্য হয় দুনিয়াতে শাস্তি পেয়ে পাক, তাহলে আখেরাতে শাস্তিটা কি হবে? হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين